بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি আজকে 28শে জিলহজ 1429 হিজরি এই শুক্রবার হচ্ছে এই হিজরি বছরের শেষ শুক্রবার আগামী সপ্তাহে নতুন বছর 1430 হিজরির শুক্রবার শুরু হবে নতুন বছর শুরু হবে আমাদের যে শুক্রবারের ধারাবাহিক দর্স ছিল বেশ কিছুদিন থেকে তা হচ্ছে তিনটি মূলনীতি সম্পর্কে উসুলুস সালাসা এই তিনটি মূলনীতির যে কিতাবটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আকারের দিক দিয়ে ক্ষুদ্র যে সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান হাসিল করা এবং তার মোতাবেক জীবনযাপন করা তা বিশ্বাস করা ফরজ প্রথম বিষয় ছিল আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা দ্বিতীয় বিষয় ছিল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা তৃতীয় বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা দুইটি বিষয় নিয়ে হজের আগেই দরস শেষ হয়ে গেছে তৃতীয় বিষয়টি বাকি আছে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করা তৃতীয় মূলনীতি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন এ হচ্ছে আমাদের ঈমান এবং তাকে সারা বিশ্ব জাহানের জন্য রাসূল করে প্রেরণ করেছেন কালো সাদা যত রকমের লোক আছে যত ভাষাভাষী লোক আছে এমনকি মানুষ ছাড়া জিনের জন্য তাকে রাসূল করে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতির জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ সুসংবাদ দাতা সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন এসব কথা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে রয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ করুণা স্বরূপ বিশ্ব জাহানের রহমত আলামিন মানে শুধু মানুষ আর জিন নয় যদিও আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বজগতের শ্রেষ্ঠ মখলুক মানুষ তারপরে জিন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু মানুষ জিনের জন্য প্রেরণ করেননি আলামিনের জন্য রহমত অর্থাৎ পশু পাখি সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এইরকম বহু ঘটনা রয়েছে যে পশুর সাথে কি আচরণ মানুষের হওয়া উচিত তার শিক্ষা দিয়েছেন এ একটি বড় বিষয় রয়েছে আমি বেশ কিছুদিন থেকে চিন্তা করেছি যে সম্পর্কে একটা বক্তব্য হবে ইনশাআল্লাহ মঙ্গলবারে হবে অবশ্য মঙ্গলবার ঈশার নামাজের পরে। আজকাল পশ্চিমা দেশগুলি ইউরোপ আমেরিকায় অ্যানিমাল রাইটস মানে পশু অধিকার, পশু অধিকার, মানবাধিকার এসব কথাবার্তা খুব বেশি বলাবলি হচ্ছে, বরং তাদের কাছে এক শ্রেণীর মানুষ চাইতে পশুর অধিকার বেশি, মুসলিমদের চাইতে পশুর অধিকার তাদের কাছে বেশি। এই পশুর অধিকারের শিক্ষাও তারা 200-250 বছর থেকে পেয়েছে, তার আগে তারা জানত না। পক্ষান্তরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, তিনি 1400 বছর আগে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের এই শিক্ষা অনেক পুরাতন, তারা এই শিক্ষা পরে গ্রহণ করেছে এবং প্রচার মাধ্যম তাদের হাতে সেগুলি বেশি বেশি মানুষের কাছে কানে পৌঁছেছে, চোখে দেখছে, মনে করছে যে এরাই পশুর অধিকার বুঝে। ইসলাম আসল মানুষের অধিকার, পশুর অধিকারের শিক্ষা দিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সারা বিশ্ব জাহানের জন্য রহমত করেছেন, বিশ্ব জাহানের মধ্যে পশু পাখিও রয়েছে, সেসবের জন্য আল্লাহ পাক তাঁর রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য। লিন্নাস মানে মানুষের জন্য, বরং আলিফ লাম যদি গ্রামারে বলা হয় ইস্তিগরাক তাহলে সমস্ত মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ তার সাথে অতিরিক্ত বলছেন কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দাতা করে যারা ইমান নিয়ে আসবে আমল করবে তার জন্য, যারা মমিন মুসলিম হবে, যারা সৎ কর্মশীল হবে তাদের জন্য বাশীর, সুসংবাদ দাতা করে তাদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আপনি প্রেরিত হয়েছেন, ভাগ্যবান তোমরা, সুসংবাদ তোমাদের জন্য, দুনিয়া এবং আখেরাতে আসল শান্তি তোমাদের জন্য, জান্নাত তোমাদের জন্য। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের না কোনো দুশ্চিন্তা না ভয় রয়েছে, সুসংবাদ। এই সুসংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাযীরা, সতর্ককারী করে আল্লাহ বলছেন, যারা অস্বীকার করবে, যারা আল্লাহর তাওহীদকে শিরকে পরিবর্তন করে দেবে, তাওহীদের জায়গায় শিরক করবে, যারা কপটতা মুনাফিকির রাস্তা নেবে, যারা বেনামাজি হওয়ার রাস্তা নেবে, যারা গুনাহ পাপের রাস্তা নেবে, নাযীরা সাবধান, সতর্ক আল্লাহর আজাব থেকে, দুনিয়ার আজাব তোমাদের প্রতীক্ষা রয়েছে, মওতের পরের আজাব তোমাদের প্রতীক্ষা রয়েছে, কবরে তোমাদের জন্য আজাব রয়েছে, শাস্তি রয়েছে, আখেরাতে পরকালে জাহান্নামে তোমাদের জন্য আজাব রয়েছে, নাযীরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জাহানের জন্য প্রেরিত হয়েছেন। আরো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব সকল, হে মানব সকল, হে ইহুদি, হে খ্রিস্টান, হে হিন্দু, হে জৈন, হে বৌদ্ধ, হে শিখ, হে মুসলিম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিয়া, তোমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত হচ্ছে সারা বিশ্ব জাহানের জন্য, সমস্ত মানুষের জন্য, জিন্নাতের জন্য। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা একটি বড় ইবাদত, এই ইলম হাসিল করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ মানব, তার প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অনুকরণ করতে হবে, ইত্তেবা অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, মান ইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করল, তাকে মেনে চলল, সে যেন আল্লাহকে মানল, সে আল্লাহরই আনুগত্য করল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা এটি হচ্ছে তৃতীয় মূলনীতি। সেই সম্পর্কে লেখক কি বলেছেন তা শুনুন, তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে, তার বংশ পরিচয় সম্পর্কে, তার জন্ম কোথায় এসব সম্পর্কে সংক্ষেপে যে কথাগুলি লেখক বলেছেন তারই আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে। বলছেন, আল আসলু সালিস, তৃতীয় মূলনীতি, আসল মানে হচ্ছে মূলনীতি, আসল। আজকাল ধার্মিক লোকদেরকে কাফেরেরা, ইসলাম দ্রোহী শত্রুরা, মুনাফিকরা, মুসলিম সমাজে যারা মুনাফিক বেদিন, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এই কুফরি মতবাদে বিশ্বাসী মুনাফিক মুসলমানগুলি বলে মৌলবাদ, হ্যাঁ, আর মৌলবাদী ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে, আর যারা দিনে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী এবং ইসলামের প্রতি আমলকারী তাদেরকে তারা মৌলবাদী বলে এবং এই পথকে তারা মৌলবাদ বলে। মূল শব্দই মানে হচ্ছে আসল, আমাদের কাছে আসল আছে, আর এরা সব জাল, মুনাফিক কাফের মুশরিক আল্লাহ দ্রোহী বেদিন, যারা দিনের শিক্ষা থেকে দূরে, দিনের প্রতি আমল করা থেকে দূরে, তারা হচ্ছে নকল। তো আসল মানে হচ্ছে মূল, মৌলবাদী বলে বাঙালি মুনাফিকরা, আর বাঙালি ইসলামের শত্রুরা, আর যারা আরব ভাষী ইসলামের শত্রু তারা এদেরকে বলে ওসুলি, আসল থেকে। জি, তো আসল মানে হচ্ছে মূল, আসলে ওসুলি থেকে ওরা শিখেছে এ মৌলবাদ। তো মৌলবাদ আমাদের জন্য এটি প্রশংসার শব্দ, যেমন কবর পূজারি বিদাতিরা ওয়াহাবি বলে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে, ওয়াহাবি বলে তারা গাল দিতে চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক তা দুয়াতে রূপান্তরিত করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি কাফের মুশরিক আর মুনাফিকরা, সেকুলার ইজনে বিশ্বাসীরা, ধর্মদ্রোহী ইসলাম দ্রোহীরা, তারা মৌলবাদী বলে গাল দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক তাকেও দুয়াতে বদলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। আর ইয়া যদি নিসবতের লাগানো হয়, এখানে মাদ্রাসা পড়া হাফেজ আলেম অনেকে আছেন হয়তো, বা এমনিও আমি বুঝাইলে বুঝবেন, সাধারণ যারা বাংলা ইংলিশ শিক্ষিত তারাও, ইয়াকে বলা হয় ইয়া নিসবতি, নিসবতের জন্য। ঢাকা যদি কোন ঢাকাবাসী হয় তাহলে ঢাকা বি, তাই না? খুলনার লোক হয় খুলনা বি, হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশি ইয়া লাগাইলেন, তাই না? হিন্দ ইন্ডিয়া হিন্দি, তো ইয়াটা হচ্ছে নিসবতের, মানে ওই শহর বা ওই দেশের সাথে সম্পর্কিত আপনি। তাহলে ওয়াহাবে যখন ইয়া লাগাইলেন, ওয়াহাবি করলেন, তখন তার মানে হইল আল্লাহ ওয়ালা, আল্লাহর সাথে সম্পর্কিত। এদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। তারা গাল দিতে চেয়েছিল, গাল দিতে চেয়েছিল দুইটি ইসলামের শত্রু, এক হচ্ছে ব্রিটিশ ইসলামের শত্রু যারা মুসলিম দেশগুলি দখল করেছিল, আর সেই যুগের আমাদের ঘরের ইসলামের শত্রু কবর পূজারী, সুফিবাদী বিশ্বাসী বিদাতপন্থীরা, এই মুশরিকরা গাল দিতে চেষ্টা করেছিল। এই দুইটি দল, একটি হচ্ছে বাইরের শত্রু, একটি হচ্ছে ভিতরের ঘরের শত্রু, এই দুই শত্রু এই গালটি আবিষ্কার করেছিল, আল্লাহ পাক তাকে দুয়াই বদলে দিয়েছেন, ওয়াহাবি আল্লাহ ওয়ালা। তো তৃতীয় মূলনীতি হচ্ছে মারিফাত নবীকুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা, এ হচ্ছে আসল মারিফাত। মারিফাত মানে জ্ঞান হাসিল করা, আর মারিফাত মানে এই সুফিবাদের বিদাতি মারিফাত ইসলামে নেই, যে বিশেষ কিছু লোক মারিফাত জানে, আর সে এমন মারিফাতের মারিফাত যে কোরআনে নেই হাদিসে নেই, এজন্য শরীয়তের আলেমরা জানে না, মুফাসসিরও জানে না, মুহাদ্দিসও জানে না, ফোকাহাও জানে না, তারা জানে না, এটাই তো তাদের দাবি। যে বড় বড় আলেম ওলামা কি করে মুরিদ হলো পীর সাহেবের, তার মানে ওই পীরেরাই শুধু মারিফাত জানে, কোরআন হাদিস পড়ে তারা খুঁজেই পেল না এই মারিফাত। তাহলে কোন মারিফাত? নিশ্চয় আল্লাহর মারিফাত নাই, আল্লাহর দিনের মারিফাত নাই, আর রসুলের মারিফাত নাই। কারণ এই তিন মারিফাত যদি হয়, আল্লাহর মারিফাত, রসুলের মারিফাত আর দিনের মারিফাত, তাহলে কোরআন হাদিসে মজুদ আছে, আর বাকি কোন মারিফাত কোরআন হাদিসে নেই? শয়তানি মারিফাত নেই। আল্লাহরও জ্ঞান নাই, দিনেরও জ্ঞান নাই, আল্লাহ পাকে নাজিলকৃত দিনের এবং রাসূলের জ্ঞান নাই, সেই জ্ঞানগুলি বাতিল জ্ঞান রয়েছে শয়তানের কাছে। তাহলে এই যে যে মারিফাতের নামে মারিফতি এলেম, আর ইসলামকে চার ভাগে ভাগ করা, মারিফাত আর তরিকত আর হাকিকত আর শরীয়ত, এটি হচ্ছে শয়তানি ভাগ একটি, এই ভাগ ইসলামে নেই, মুখস্থ করে নেন। এবং এতে কোনো আমি অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলছি, আক্রোশে বলছি না, আল্লাহর কসম করে বলছি কোনো বাড়াবাড়ি করে বলছি না, আমার এল মোতাবেক, এবং কোনো আক্রোশও বলছি না, খুব ঠান্ডা মেজাজে বলছি, ইসলামে এই ভাগ নেই। ইসলামের যা আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, রাসূল সম্পর্কে জ্ঞান হাসিল করা, দ্বীনের সম্পর্কে জ্ঞান হাসিল করা, তা কোরআনে কারীমে মৌজুদ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে মৌজুদ রয়েছে। এর নাম হচ্ছে জ্ঞান হাসিল করা। তো মারিফাতু নবিয়াকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মারিফাত হাসিল করা মানে জ্ঞান হাসিল করা, যা কোরআন সুন্নাহ মৌজুদ রয়েছে, নবী সাল্লামের সিরাতে মৌজুদ রয়েছে, জীবনীতে মৌজুদ রয়েছে, যেগুলি হাদিস সাহাবায়ে কেরামরা যেগুলি উল্লেখ করেছেন। তো বলছেন যে তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে হলে জানতে হবে যে তার নাম কি, তার পিতার নাম কি, তার বংশ পরিচয় কি। ওয়াহুয়া, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জমিনের নাম, তার বংশের লোকেরা রেখেছিলেন, আব্দুল মুতালিব রেখেছিলেন মুহাম্মদ। আল্লাহ পাক তার এই নাম কোরআনে কারিম উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিচিত নাম আহমদ। শাব্দিক পার্থক্য, অর্থের দিক দিয়ে পার্থক্য আছে। এই দুইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এবং দুইটি অত্যন্ত গুণপূর্ণ নাম। আহমদ মানে অতি প্রশংসাকারী বা সর্বাধিক প্রশংসাকারী। আহমদ ইসম তাফজিল, আহমদ আফআলু, দেখেন ফালা ইফআলু থেকে ইসম তাফজিল হচ্ছে আফআলু। তো হামেদা আহমাদু থেকে, সামি আসমাউ থেকে আহমাদু, মানে সর্বাধিক প্রশংসাকারী, সবার চাইতে বেশি প্রশংসা। তাফজিলের অর্থ হচ্ছে সবার চাইতে বেশি প্রশংসাকারী, মানে আকবর মানে সবার চাইতে বড়, সবকিছু চাইতে বড়। আহসান মানে সবার চাইতে সুন্দর, তেমনি আহমাদ মানে সবার চাইতে বেশি প্রশংসাকারী কার, আল্লাহর। আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী সমস্ত মানুষ জিন চাইতে বেশি প্রশংসাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এই নাম নবী সাল্লামের নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। প্রশংসিত মানে কি? মানে তার প্রশংসা করা হয়েছে। যেমন তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহ পাকের, তেমনি সমস্ত মানুষ জিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য এবং প্রশংসা করা হয়েছে আর হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ জিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসা হয়েছে, হচ্ছে, হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। প্রশংসিত তিনি এবং প্রশংসার অধিকারীও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সৃষ্টি জগতে সবচেয়ে বেশি প্রশংসার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যেমন নাম তেমন তার গুণ বা কাম। হুয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। মুশরিকি আমলে মক্কার মুশরিকরা শিরকি নামও রাখত আর সুন্দর নামও রাখত, যদিও তারা শিরক করত কিন্তু আল্লাহই বিশ্বাসী ছিল, আল্লাহ তৌহিদ বিশ্বাসী ছিল না। তৌহিদকে তারা বিকৃত করে শিরকে রূপান্তরিত করেছিল। আল্লাহর একত্রের দিন, ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে তারা শিরকে পরিণত করেছিল, কিন্তু তাদের মধ্যে তৌহিদের কিছু কথাবার্তা, নাম এগুলি ছিল, এজন্য তৌহিদি নামও রাখত আর শিরকি নামও রাখত। যেমন আজকালকার কবর মাজার পন্থী বিদাত পন্থীদের নামগুলি ওইরকমই। ইসলামেরও কিছু আছে আর শিরক ভরা আছে। মক্কার কুরাইশরা ওইরকমই করেছিল, একেবারে কুরাইশদের অনুকরণ করেছে আজকের উম্মতে মুসলিমার কবর পন্থীরা, মাজার পূজারীরা, যারা জিলানি চিশতি গস কুতুব এসব বিশ্বাসী। কুতুবরা পৃথিবী ধরে আছেন, পৃথিবী নিয়ন্ত্রণ করেন, তাদের সামনে পৃথিবীটা হচ্ছে পানের বাটুয়ার মতো, মনে আছে না নেই? ভুলে গেছেন? কোন কিতাব আছে একটু স্মরণ করিয়ে দিই আপনাদের, চরমনাইর কিতাবে আছে যে রশিদ আহমদ গাঙ্গুহির সামনে পৃথিবীটা কার মতো? পানের বাটোয়ার মতো। ধরলেন পানের বাটো, ধরে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিলেন, তাই না? মনে হলে ভেঙে দিলেন, আপনি মনে হলে পকেটে ঢুকিয়ে দিলেন, মনে হলে কাউকে দিয়ে দিলেন পানের বাটো, নাও তুমি নাও, তাই না? ওই রকমই নাকি রশিদ গাঙ্গুহির সামনে পৃথিবী পানের বাটোয়ার মতো। ইচ্ছা হলে কোন ভক্ত মরিদকে দাও, নাও তুমি নাও, ইচ্ছা হলে তার কাছ থেকে কেড়ে নিল, আমিরকে গরিব করে দিল, গরিবকে আমির করে দিল। এই ক্ষমতা নাকি কুতুবদের থাকে। এই কথা হক্কানি পীরের তরিকায় রয়েছে, মানে যাদেরকে লোকের হক্কানি বলছে, আমি বলছি না, আর শরীয়ত বলেনি। এই পীরতন্ত্রের দুই ভাগ নেই, যাদেরকে লোকেরা হক্কানি পীর বলছে তাদের কিতাবে রয়েছে। যদি কোন পাতায় রয়েছে জানতে হয় তো সেটার জন্য চরমনাইয়ের উপরে ছয়টা বক্তব্য আছে, সাড়ে নয় ঘন্টা সেটা শুনে দেবেন, তাতে আছে আমার বক্তব্য। আর কিতাব তো বলিয়ে দেওয়া হইল, আশেক মাসুক আর ভেদে মারিফাত, এই কিতাবগুলি পড়লে এসব তথ্য পেয়ে যাবেন, গুপ্তধন পেয়ে যাবেন, সব গুপ্তধন, শির্ক বিদাতের গুপ্তধন, গুপ্তধন লুকিয়ে রেখে মানুষকে মরণের ওয়াজ করা আর কাঁদানো আর চোখের পানি ফেলা আর জিকির করানো কোনো ফায়দা হবে না। আর্টিফিশিয়াল গাছের মত দেখছেন আজকাল দোকান পাওয়া যাচ্ছে, বিভিন্ন দোকানে কত সুন্দর সুন্দর গাছ মনে হচ্ছে কিন্তু গাছ নয় আসলে, হ্যাঁ কত সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছে কিন্তু আসলে কিছু নয়, সে করে নেই, জমিন থেকে রস টানে না, হ্যাঁ বাড়েও না, ওই যে অবস্থায় তৈরি করা হয়েছে ওই অবস্থায় আছে, এইরকমই অবস্থা। এই সব জিকির আজকার আর মরণ স্মরণ করা আর মরণের ওয়াজ করা আর কাঁদিয়ে দেওয়া, বাবারে মরতে হবে কেমন করে জবাব দিই বাবারে, অবশ্যই প্রশংসনীয় বিষয় যে কাঁদেন মরণকে স্মরণ করে, কিন্তু শেকড় ঠিক থেকে, তহির ঠিক থেকে, সন্নত ঠিক থেকে, শির কুফরি করে নয়। তো মক্কার মুশরিকেরা আবদুল্লাহ নামও রাখত, আব্দুল মুত্তালিব নিজের ছেলের নাম কি রাখছে? আবদুল্লাহ। আবার আব্দুল উজ্জাও রাখত, আব্দে ইয়াগুসও রাখত, জাহিলি যুগের ইতিহাস বলে দেন আব্দে ইয়াগুস, ইয়াগুস নূহ আলাইহিস সালামের যুগের ওই মূর্তি, হ্যাঁ লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারু ওয়াদ্দাম ওয়া লা হ্যাঁ ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর, আব্দে ইয়াগুস রাখতরা আব্দুল উজ্জা। আবু সুফিয়ান যখন ক্ষয়ক্ষতি করল ওহদ যুদ্ধে ইসলামের মুসলিমের, তখন বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, দেখো আমাদের উজ্জা দেবী আছে তোমাদের উজ্জা নাই ওমর, সেই জন্য তোমরা আজকে হতাহত হয়েছ, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাব দাও ওমর, বলছে কি জবাব দেবো ইয়া রাসূলুল্লাহ, বলছে জবাব দাও আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলানা আছে, অভিভাবক আছেন, তোমাদের কোন অভিভাবক নেই, অভিভাবক ছাড়া তোমরা মানুষ। আর একটি স্লোগান দিয়েছিল, আজকাল স্লোগান দেয় না, বিজয় স্লোগান, ওরকম বিজয় স্লোগান দিয়েছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান হয়েছিলেন কিন্তু তার দ্বারা এইসব ক্ষয়ক্ষতি বা এইসব হয়েছিল কুফরের অবস্থায়। ইসলাম কবুল করলে আল্লাহ অতীতের গুনাহ খাতা মাফ করে দেয়। তো বলে উঠেছিল যে অলো হোবাল, অলো হোবাল মানে হোবালের জয়, হোবালের জয়, অলো মানে জয়, উঁচা হলো জিতলো, ওলো হোবাল হোবালের জয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলছেন জবাব দাও, উমরের কণ্ঠ খুব জোরালো কণ্ঠ ছিল, জোরালো কণ্ঠে জবাব দাও যাতে ওদের কাছে আওয়াজ পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ কি জবাব দেব, জবাব তো খুঁজে পাই না, জবাব শিখিয়ে দেন, বলে বল আল্লাহু আলা ওয়াজাল, আল্লাহু আলা ওয়াজাল, আল্লাহ হচ্ছেন মহান এবং আজাল, শ্রেষ্ঠ মহিমাময়, আল্লাহু আলা ওয়াজাল। তো তারা শিরকি নামও রাখতো, ইসলামী নামও রাখতো। আজকাল এই বিদাতপন্থীদের নামে এরকম পাবেন। একটি মাদ্রাসা আছে দিল্লিতে, আমি যখন সৌদি আরব আসছিলাম তখন ওখানে দেখি যে কিছু এলাকার ছাত্র, কিছুদিন শিক্ষকতা দেশে করেছে তো বেশ কিছু ছাত্র, আমার ছাত্র ওই মাদ্রাসায় পড়ছে, দেওবন্দী মাদ্রাসা, দেওবন্দের শাখা। মাদ্রাসাটির নাম, মাদ্রাসাটির নাম বলছি, মাদ্রাসা হুসাইন বক্স, মাদ্রাসার নামই হচ্ছে হুসাইন বক্স। হুসাইন বক্স মানে কোনদিন চিন্তা করেছেন? হুসাইন বক্স মানে হুসাইনের দান, বক্সে দাও মানে দান করে দেয়। এই জন্য যারা কোরআন খানিতে বিশ্বাসী, কোরআন খানি করে মৃতের নামে, তারা কি করে যে আল্লাহ আমরা যে কোরআন খতম করলাম, আল্লাহ নেকিটা অমুক আমার বাবাকে বা দাদাকে বা অমুক হাজি সাহেবকে কি করে দাও, বক্সে দাও বা আমি বক্সে দিলাম, এরকম বলে। বক্সে দাও মানে বক্সিস করা, দান করে দাও। তো হুসেন বক্স মানে হুসেনের দান। হুসেনের বক্স কিছু আছে নাকি পৃথিবীতে? হুসেনের দান না মাদ্রাসা আছে, না হুসেনের দান পৃথিবী আছে, না হুসেনের দান করে রুজি রিজিক আছে, সবকিছু কার দান? আল্লাহ পাকের দান। তাহলে এই নাম কি শিরকি নাম নয়? আলী বক্স। তারপরে পাকিস্তানে, ভারতে উর্দু ভাষীদের বহু নাম আছে এরকম, শিখে পীর বক্স, পীর বক্স নাম আছে, মানে পীরের দান, বড় শিরকি নাম। বেরেলভীদের নাম আজকাল খুব ব্যাপক হারে রাখছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আব্দুল মুস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল, আর ওটাকে একটু হালকা করে মার্জিত, হালকা করে, তারপরে জায়েজ নাই, গোলাম রসুল, গোলাম নবী, যদিও ওর হয়তো গোলামের দুটি অর্থ হয়, তারপরেও গোলাম মানে গোলামও হয়, যদি উর্দু মিডিয়াম রাখেন বা ফার্সি দ্বারা গোলাম মানে দাস, তাহলে আব্দুল মুস্তফার অর্থে হল। আর আরবিতে গোলাম মানে বালক বা ছেলে, না বালক ছেলেকে গোলাম বলে। তো যদি তাই অর্থ দ্বিতীয় অর্থ নেন, তাহলে গোলাম নবী মানে নবীর ছেলে, তো নবীর ছেলে তো কেউ নেই, নবীর কোন ছেলে নেই, মেয়ে শুধু ছিল বেঁচে। সেদিন আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজাল, কিছুক্ষণ আগে আয়াত পাঠ করেছি আমি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, মানে কোন ছেলে সন্তান তার বেঁচে থাকেনি। সুতরাং কেউ বলবে যে আমার নাম গোলাম নবী, গোলাম রসুল, আমি রসুলের সন্তান, রসুলের বৎস, এই অর্থে নাম রেখেছি, এটাও জায়েজ নয়, কারণ আল্লাহ নিষেধ করছেন। উদউহুম লিআবাহিম, তাদেরকে তাদের বাবার সাথে সম্পর্কিত করে ডাকো, আল্লাহ পাক বলেন সূরা আযাবে হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর নিকট ন্যায়সঙ্গত কথা। আর তুমি বলবে তোমার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান বা হাবিবুর রহমান, আর বলছো গোলাম নবী, গোলাম রসুল, মানে নবীর বালক আর রসুলের বালক, না জায়েজ নাই। তাহলে এই অর্থে শিরকে না পৌঁছিল, এদিক দিয়ে জায়েজ নাই। আর যদি গোলাম মানে দাস নেন, আব্দের মানে নেন, তো আব্দুল মুস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল নাম রাখা, যেমন শিরকে নাম তেমনি গোলাম নবী, গোলাম রসুল নাম রাখা। এই তৌহিদ গুলি না, এই তৌহিদের শিক্ষা আছে না, এই শিক্ষার চর্চা আছে না, সংশোধন আছে না, মানুষের মধ্যে জ্ঞান আছে। আলেম ওলামা যদি না শিখায়, জনসাধারণ শিখবে কি? এখন পর্যন্ত সেই মাদ্রাসা, খুব প্রাচীন মাদ্রাসা, মনে হয় 100 বছরের বেশি হয়ে গেছে, ইংরেজের আমলের মাদ্রাসা, হুসেন বক্স মাদ্রাসা, নাম পরিবর্তন করা যাবে না, মাদ্রাসা ইসলামিয়া, জামিয়া ইসলামিয়া, আরো কোন নাম দেন, মানুষের নাম দিয়ে করতে পারেন, মানে এখানে মাদ্রাসা তো আবু বকর সিদ্দিক, মাদ্রাসা তো হাফসা, মাদ্রাসা তো আয়েশা সিদ্দিক, অসুবিধা নেই। কিন্তু আপনার হুসেন বক্স মাদ্রাসা, হুসেনের দান মাদ্রাসা, শিরকি নাম। মাদ্রাসার নামই যদি শিরকি হয়, তাহলে শিক্ষা সেখান থেকে কি হবে? আর তো মক্কার মুশরিকদের মধ্যে এরকমই ছিল, তৌহিদের কথা ছিল, নাম ছিল, আর শিরকি নামও ছিল। ওই রকমই আজকাল বিদাতি সমাজে আছে। আপনি কোরআন সুন্নাহর অনুসারী হবেন, শিরক মুক্ত হন, নামের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে শিরক মুক্ত হন। গায়ে যদি তাবিজ থাকে, তাবিজ ছিঁড়ে ফেলেন, শিরক মুক্ত হন। সুতা টাকা বেঁধে রেখেছেন যে এতে আমি বালা মুসিবত থেকে দূরে থাকবো, আমার ছেলে মেয়ে নিরাপদ থাকবে, ছিঁড়ে ফেলেন। বাড়িতে গাড়িতে কিছু ঝুলিয়ে রেখেছেন যে তাহলে বদনজর থেকে বেঁচে থাকবে ইত্যাদি, তা ছিঁড়ে ফেলেন, কারণ এগুলি শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম ছিল আব্দুল্লাহ, নাম তৌহিদি নাম ছিল, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, মুত্তালিবের দাস বা বান্দা, এটির নাম তৌহিদি নাম নয়, শিরকের আমলের নাম ছিল। বিন হাশেম, হাশেমের তাহলে পুত্র আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হাশেম মিন কুরাইশ, এই হাশেম গোত্র কুরাইশ বংশ থেকে, এই জন্য নবী সাল্লামের গোত্রকে বলা হয় হাশেম গোত্র, আর বংশ হচ্ছে কুরাইশ বংশ, বংশটা একটু বড়, আর গোত্র বংশের একটা শাখাকে গোত্র বলা হয়। ও কুরাইশ মিনাল আরব, আর কুরাইশ বংশ আরব বংশের অন্তর্ভুক্ত, আরবে মুস্তারাব, আরবকে তিন ভাগে ভাগ করা হয়েছে তারিখ ইতিহাসের কিতাবে, আরবে বায়দা, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যেমন আদ সামুদ এসব সম্প্রদায় ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে, তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই। আদ সামুদকে আল্লাহ সমনে বিনাশ করে ধ্বংস করে দিয়েছেন, তাদের আজাবে ইলাহী এমন নেমে এসছে যে সব ধ্বংস হয়ে গেছে ওই সব সম্প্রদায়। এরা আরবে বায়দা, আরবে আরেবা, যারা আসল আরব, এরা হচ্ছে অধিকাংশ প্রাচীন ইয়ামানি, যারা এরা আরবে আরেবা বলা হয়, যাদের প্রাচীন যুগ থেকে আরবি ভাষা ছিল। আরবে মুস্তারাবা, যাদের আসল মাতৃভাষা আরবি ছিল না, কিন্তু পরবর্তীকালে তারা পরবর্তীকাল আজকালকার জামানা হিসেবে অনেক আগে, হয়তো 5000 বছর আগে, কিন্তু পরবর্তীকালে তারপরেও তারা আরব এলাকায় এসে বসবাস আরম্ভ করে, তারপরে তাদের ভাষা আরবি হয়ে যায়, তাদেরকে বলা আরবে মুস্তারাবা। এই তিনটি ভাগ তারিখের কিতাবে পাবেন, আর এটা বিস্তারিত এর উপর বড় বড় বই লিখা হয়েছে যে মুস্তারাবা কারা, মুস্তারাবা গোত্রের অন্তর্ভুক্ত কোন কোন এলাকার লোকেরা, কোন বংশগুলি, আর আরেবা লোক কোনগুলি। তো মুস্তারাবার অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাড়ি কোথায় ছিল? ইরাকে, আর ইরাকের ভাষা তখন আরবি ছিল না। ইরাকের ভাষা তো আরবি হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফতহ করলেন, ইরাক জয় করলেন, ইরাকে বাসরা কুফা শহর কায়েম হলো, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর যুগে পর্যন্ত কুফায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাতৃভাষা কি ছিল? ফারসি ভাষা ছিল। তাহলে আজরের ভাষা, ইব্রাহিম আলাইহিস সালামের আসল জন্মগত ভাষা আরবি ছিল না। এই জন্য পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে আর হাজারকে রেখে দিয়ে চলে গেলেন মক্কায় যখন আরব বংশে বংশ যাতায়াত করতো, থাকতো মাঝে মাঝে এসে ওখানে তাঁবুটা নিয়ে থাকতো, ওদের আশেপাশে থাকতে থাকতে আরবি শিখলেন ছোট থেকেই। এই শিশু ইসমাইল আলাইহিস সালাম আরবি শিখলেন, আরবি নিজের ভাষা ছিল না, বাবার ভাষা ছিল না, শিখলেন। সেজন্য তাদেরকে কি বলা হয়? আরবে মুস্তারাবা, মানে আরব তো আসল আরব নাই, কিন্তু আরব হয়ে গেছেন তারা পরে মুস্তারাবা। ওয়াল আরাবু মিন যুররিয়াতি ইসমাইল, আরবরা হচ্ছেন, মানে আরবে মুস্তারাবা হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশোদ্ভূত বা যুররিয়াত, মানে আওলাদ। ইবনে ইব্রাহিম আল খলিল, ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে, আলিহি ওয়ালা নবিয়ান আফজালুসসালাতু ওয়াসসালাম, তার প্রতি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ওয়ালা নবিয়ান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আফজালুসসালাতু ওয়াসসালাম, সবচাইতে উত্তম শ্রেষ্ঠ সালাত এবং সালাম পেশ করছি। লেখক বলছেন, আর আমাদের দেশের বিদআত পন্থীরা যারা তাওহীদ সুন্নাহর শত্রু, তারা বলে যে ওয়াহাবীরা দুরুদ পড়ে না। এই কিতাবটি লিখাই হচ্ছে শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির, তার ভাষায় বলছি, তিনি বলছেন আলাইহি ওয়ালা নবিয়ানা আফজালুস সালাতু ওয়াসসালাম, শুধু সালাত সালাম নাই, আফজালুস সালাতু ওয়াসসালাম, সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে উৎকৃষ্ট সালাত এবং সালাম পেশ করছি আমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এজন্য মাঝে মাঝে আমি বলি যে যারা বিদাতীরা গাল দেয় কোরআন সূরা নরসারিকে, এই বলে যে ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ, এটি ভারতীয় বিদাতীদের একটা ছন্দ তৈরি করা আছে। তো এই ছন্দে কি বলা হয়েছে? ওয়াহাবিরা মারদুদ, আল্লাহ রহমত থেকে বিতাড়িত, কখনো না, তারাই বিতাড়িত যারা বলে, কারণ এই খারাপ গুণগুলি তাদের কাছে আছে, আমাদের কাছে নেই, বা যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে তাদের কাছে নেই। কোরআন সুন্নাহর অনুসারী না আরবের কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে এই খারাপ গুণ আছে, না ভারত উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তানের কোরআন সুন্নাহর অনুসারীদের মধ্যে এই গুণ আছে, খারাপ গুণ তাদের মধ্যে আছে। কি দুটি খারাপ গুণ বলেছে? যে না ফাতিহা না দুরুদ, এরা ফাতিহাও পড়ে না আর দুরুদও পড়ে না, সেই জন্য এরা কি মারদুদ। তাহলে মারদুদ কেন ফাতিহা না পড়ার কারণে আর দুরুদ না পড়ার কারণে? শুনবেন এখন হাকিকত, বিদাতীদের কাছে ফাতেহা আর দুরুদের তেমন কোন মূল্য নেই। এই কবর পূজারীদের মজহাবে, তাদের তরিকাতে ফাতেহা এবং দুরুদের তেমন কোন মূল্য নেই, হালকা মূল্য আছে। এই ফাতেহা দুরুদ বিনে তাদের নামাজ হইতে পারে, ফাতেহা ছাড়া আর দুরুদ ছাড়া তাদের নামাজ হয়, কিন্তু যাদেরকে তারা ওয়াহাবি বলছে আরব দেশের, অথবা ভারত বাংলাদেশ পাকিস্তানের যাদেরকে তারা ওয়াহাবি বলে, তাদের আকীদা হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, দুরুদ রুকুন দুরুদ ছাড়া কোনো নামাজ হয় না, ফরজ হয় না, নফল হয় না, সুন্নত হয় না, বিতর হয় না, একা হয় না, জামাতে হয় না, ইমামের হয় না, মুক্তাদির হয় না। শুনে রাখেন ভালো করে। তাহলে মারদুদ কে? ওরা যারা এগুলোকে গ্যার জরুরি মনে করে, যে নামাজে দুরুদ না পড়লেও হয় নামাজ, দুরুদ পড়া সুন্নত, তাদের হুকুম শোনেন, তাদের কাছে দুরুদ নামাজে পড়া সুন্নত, ফরজ কতটুকু শোনাচ্ছি। ফেকা যারা পড়েছেন, কদরি পড়েছেন, হিদায়া পড়েছেন, বেকা পড়েছেন, তারা কিতাব আবার দেখে নেবেন যদি মনে না থাকে। তাদের কাছে নামাজে ফরজ হচ্ছে মেকদারু তাশাহুদ বসা। তাশাহুদ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসা, বাস। তাশাহুদ পড়াও নয়, তাশাহুদের সমান বসলেই ফরজ আদায় হয়ে যায়। তাহলে একটা লোক নামাজের শেষখানে তাশাহুদের সমপরিমাণ বসে যদি ইচ্ছা করে সালাম ফেরাও তাদের কাছে ফরজ না। ইচ্ছা করে নামাজ বিরোধী কোনো কাজ করে, যেটাকে তাদের ভাষা বলে যে খুরুজ বিসুনাহি, ইচ্ছা করে একটা নামাজ বিরোধী নামাজ বিপরীত কাজ করে দেন, দিয়ে বেরিয়ে চলে যান, নামাজ তাদের কাছে হয়ে যাবে। পক্ষান্তরে কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে তারা ওয়াহাবি বলছে, আত্তাহিয়াত ছাড়া নামাজ হয় না, যাতে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম নবীর উপর পেশ না করলে নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ ইব্রাহিমে না পড়লে নামাজ হয় না। এই দুটি হচ্ছে রুকুন কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে, যারা সরাসরি কোরআন সুন্নাহর প্রতি আমল করার চেষ্টা করে তাদের হচ্ছে এটি মত। পক্ষান্তরে যারা বলে ভায়া দিয়ে কোরআন হাদিস মানবো, কোরআন হাদিস মানবো, কিন্তু আমাদের ইমাম সাহেব গুরুজি যেটাকে স্বীকৃতি দিয়েছেন সেই তরিকা মোতাবেক নামাজ পড়বো, সেই তরিকা মোতাবেক আমরা দুরুদ পড়ব, তাদের মাসলাক হচ্ছে যে আত্তাহিয়াত না পড়লেও নামাজ হয়ে যাবে, দুরুদ না পড়লেও নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা সম্পর্কে তাদের মত হচ্ছে মুক্তাদির জন্য পড়াই জায়েজ নাই। তা না ফাতিহা কারা করলো? তারাই তো করলো, যে মুক্তাদি, আর অধিকাংশ লোক মুক্তাদি। ইমাম তো একজন রে ভাই, তাই না? প্রত্যেক মসজিদে ইমাম মাত্র একজন, মুক্তাদি হচ্ছে 500-700 হয়তো। তাহলে শতকরা কি হাজারে বলতে হবে? হাজারে দুটো তিনটে ইমাম ধরেন, আর বাকি সবই তো মুক্তাদি। তারা অধিকাংশই কি করে না? সূরা ফাতিহা পড়ে না, শুধু পড়ে না, নাই বলে না জায়েজ। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া তাদের কাছে জায়েজই নয়, জায়েজ নাই। সিররি তো জায়েজ নাই, জেহরি তো জায়েজ নাই, জোহর আসর নামাজও জায়েজ নাই, মাগরিবের এশা তৃতীয় চতুর্থ রাকাতে ওইসবে জায়েজ নাই, আর জেহরি যেগুলোতে সূরা জোরে পড়া হচ্ছে সেখানেও জায়েজ নাই, জায়েজই নয় তাদের সূরা ফাতিহা পড়া। তাহলে সূরা ফাতিহার বিরোধী তো তারা বেশি, তাহলে মারদুদ আবার কি হবে? উল্টো গাল তাদের উপরে গিয়ে পড়লো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জন্য বলেছেন, কোন মানুষ যদি কোন মুসলিম ভাইকে বলে কাফের অথবা মরদুদ, তাহলে দুইজনের একজন অবশ্যই মরদুদ কাফের হবে। মান কাল আলে আখি হে, কেউ যদি নিজের ভাইকে বলে ইয়া কাফের, হে কাফের, অথবা বলে হে মরদুদ, মরদুদ মানে আল্লাহর রহমত থেকে আপনি ওকে বঞ্চিত করছেন, আপনি আপনার ইখতিয়ারে কি রহমত আছে? রহমত কি আপনি দখল করে আছেন আল্লাহর নাকি, যে আপনি ইচ্ছা মতো আপনি যাকে ইচ্ছা রহমতে ঢোকাবেন আর যাকে ইচ্ছা রহমত থেকে বের করে দিবেন? এই তো আল্লাহর রহমত, ইউতিমে ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেবেন। তাহলে আপনি কুকিগত কি করে করলেন আল্লাহর রহমত? নিজের ধন সম্পদ কুকিগত করে রাখতে পারেন না, আর আল্লাহর রহমত কে কুকিগত করে রাখবেন? আমরা এই রহমতের শুধু অধিকারী, বাকি মারদুদ। তাহলে মারদুদ কে? কোন ভাইকে কেউ যদি মারদুদ বলে তাহলে দুইজনের একজন অবশ্যই মারদুদ হবে, দেখলেন? সুতরাং এইরকম বাড়াবাড়ি কখনো করবেন না, আল্লাহর হস্তে নামাজটা সংশোধন করে নেন, আর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন। আত্তাহিয়াত আর দুরুদ দিয়ে নামাজ পড়ছেন, ওটাকে ফরজ মনে করেন, সুন্নত মনে করিয়েন না, ওটাকে গায়ের জরুরি মনে করিয়েন না, ওটা না পড়লেও নামাজ হয়ে যায়, এইসব ফতোয়া রাখেন, ওই কিতাবই থাক, আর আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেন। আপনি কিতাবে আছে কিতাবে থাক, আপনাকে কিতাব বলতে হয়, আল কিতাব কোরআন এবং হাদিসের অনুসরণ করতে বলা হয়েছে, আর মানুষের লিখা কিতাব হিদায়া বিকায়া আর কদরি ওইসবকে অন্ধভাবে ফলো করবেন এই কথা আপনাকে শেখানো হয়নি। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়া আলা নবিয়িন আফযালুস সালাতু ওয়াস সালাম, লেখক বলছেন যে ইব্রাহিম খলিলুল্লাহর উপর সালাত সালাম পেশ করছি, আর নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোত্তম সালাম এবং সালাত পেশ করছি। ওয়া লাহু মিনাল উমরি 63 সানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত ছিল? ইংরেজিতে আগে জানছেন 63 বছর, 63 বছর ছিল। মেনহা আর বাওনা কাবুল নবুয়াহ, তার মধ্যে 40 বছর নবুয়াত প্রাপ্তির পূর্বে ছিল, অর্থাৎ 40 বছর বসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত রিসালাত পেয়েছেন। ওয়া 23 নবিয়ান ওয়া রাসূলান, 23 বছরের জীবন হচ্ছে নবুয়াতের জীবন আর রিসালাতের জীবন, নবী রাসূল হয়ে 23 বছর বেঁচে ছিলেন। তো মোট হয়ে গেল তাহলে 63 বছর। এর মধ্যে মক্কায় কত বছর? 53 বছর। 43 বছর এবং নবী হওয়ার পরে 13 বছর, তাহলে 53 বছর হচ্ছে মক্কাতুল মুকাররমাই। বাকি বাঁচে আর 10 বছর। হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় থেকেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন, ইন্তেকাল করেছেন। বিদাতীরা কতগুলি ভাষা বলে, মাঝে মাঝে আমরাও বলি, কিন্তু তার সাথে সহি আকিদা স্পষ্ট করার জন্য ইন্তেকাল করেছেন, ওয়াফাত পেয়েছেন বলে দিচ্ছি। কারণ বিদাতীরা বলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আমিও বললাম। হ্যাঁ, তার মানে এই নয় যে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, মারা যাননি, আবার এইরকমই জীবিত আছেন, না। তারপরে বিদাতীরা বলে যে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আমরাও বলি আল্লাহর পেয়ারা হয়েছেন নিঃসন্দেহে। হ্যাঁ, আল্লাহর সাথে মিলিত হয়েছেন নিঃসন্দেহে, কিন্তু তার সাথে সাথে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার যে হায়াত ছিল সেটা শেষ হয়েছে। এটি কোরআনের কথা না মন গড়া আমাদের কথা। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাফেজ সাহেবরা সূরায় জুমার আল কোরআন বলছে, কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মাইয়িত। মাইয়িত মানে মৃত। তারপরেও বলবেন না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন আর আমাদের মতই জীবিত আছেন। আজকে থেকে 7 থেকে 8 বছর আগে মাসিক মদিনা পত্রিকা লিখল যে নবী সাল্লাম জীবিত আমাদের মত। তো বাহরাইনে গিয়েছিলাম বক্তব্য করার জন্য, ওখানে আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর, জাজাহুল্লাহ খাইর, আল্লাহ পাক ইঞ্জিনিয়ার হলো, তাকে আল্লাহ পাক সুন্দর হিদায়ত করেছেন। তিনি বললেন যখন আমি এই পত্রিকা পড়লাম মদিনা যে আমাদের মত জীবিত, তখন আমি প্রশ্ন আবার লিখে পাঠালাম এই খান সাহেবকে যে আমি শুধু একটি দলিল চাই যে আমাদের মত জীবিতের, জীবিতের দলিল চাই, আমাদের মত এই কথাটুকুর দলিল চাই, কোরআন থেকে অথবা সহি হাদিস থেকে। এখনো জবাব আসেনি। এখন আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে, আজকে থেকে 4-5 বছর আগে গিয়েছিলাম সেখানে, ওনার বাড়িতে ছিলাম, কয়েকটা মসজিদে বক্তব্য করেছিলাম। তো এই হচ্ছে আলেমদের অবস্থা আমাদের, যারা মুফাসসির কোরআন, যারা তাফসীর লিখেছেন, কিন্তু ভেজাল ঢুকিয়ে রেখে দিয়েছেন ওর মধ্যে। নবী জীবিত আবার আমাদের মতো, আর কোরআন কি বলছে? হ্যাঁ, ইন্নাকা মাইয়িতুন। তাহলে কোরআনের আসলটা নেবেন না ওই বিকৃত তাফসীর নেবেন কোরআন বাদ দিয়ে? হে আয়া, তুমি থাকো, তোমাকে বুঝি না, তোমাকে মানি না, আমার হুজুরজি খান সাহেব যে তাফসীর করেছেন সেটা নেব, ওইটা নেবে? আমরা বিবেক নেই? আল্লাহর কথা বাদ দিয়ে, রাসূলের কথা বাদ দিয়ে, আপনি খান সাহেবের কথা আর জান সাহেবের কথা আর অমুক সাহেবের কথা, মাওলানার কথা, হুজুরের কথা নেবেন না? আমার কথা, হুজুরের কথা, খান সাহেবের কথাকে কোরআন সুন্নার কষ্টি পাথরে যাচাই করতে হবে, বাছাই করতে হবে? যেটা কোরআন সুন্নার অনুকূলে হবে সেটা নেবেন, সে খান সাহেবের হোক আর জান সাহেবের হোক আর আমার হোক, কারই হোক। আর যেটা ভুল হবে, ইচ্ছা করে ভুল হইতে পারে, অনিচ্ছাকৃত ভুল হইতে পারে, আকিদার ভুল হইতে পারে, মাসলা মাসাল ফেকারও ভুল হইতে পারে, সেটা ছেড়ে দিতে হবে। এই রাস্তাটা কেন বুঝতে পারছি না আমরা অনেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আরো কয়েকটি আয়াতে তার ইন্তেকালের কথা উল্লেখ করেছেন। যাই হোক, সেটি আসল বিষয় আজকে নয়, সেজন্য এখান থেকে শেষ করছি। আর একটি আয়াত কোরআনে কারীমে যথেষ্ট আপনার জন্য একজন মুসলিম হিসাবে, একটি আয়াতের একটা অংশকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি হবে ওটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। একটি অংশ অস্বীকার করা আর পুরো কোরআন অস্বীকার করা একই কথা। কেউ যদি বলে সূরায়ে কাউসারের ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, আমি সালাত তো মানছি, নামাজ মানছি, কিন্তু কুরবানি মানছি না, মুসলমান থাকবে? তাহলে কেউ যদি ইন্নাকা মাইয়িতুন, না না না তিনি মারা যাননি, এই কথা আমি মানি না, তাহলে মুসলমান থাকবে? চিন্তা করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর হিজরতের পরে মদিনায় কাটালেন, 63 বছর বয়স হইল, বিদায় নিলেন দুনিয়া থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে ইন্তেকাল হলো তার। নবী আবি ইকরাহ, তিনি নবীও ছিলেন রাসূলও ছিলেন, তাকে নবী বানানো হয়েছে ইকরা আয়াত দিয়ে। ইকরা দিয়ে যে আয়াতগুলি শুরু হয়েছে সেই আয়াতগুলি নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত। নাজেল হলো প্রথম হীরা পাহাড়ের গুহায়, যেটাকে আজকাল জাবালে নূর বলা হচ্ছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম নবী হলেন। তারপরে দ্বিতীয় পর্বে কিছুদিন পরে ইখতিলাফ আছে, কদিন পরে অথবা কবছর পরে ইখতিলাফ বিষয়টি রয়েছে, ঐতিহাসিক ইখতিলাফ। দ্বিতীয় পর্বে নাজেল হইল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, সূরা আল মুদ্দাসসিরের আয়াতগুলি। তো এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, দেসার মানে ওপরের কাপড়, শরীরের সবচাইতে ওপরে যে কাপড় থাকে সেটাকে দেসার বলা আরবি ভাষায়, আর সবচাইতে ভিতরে গায়ে লেগে যে কাপড় থাকে তাকে শেয়ার বলা হয়। শুনে রাখেন, শেয়ারুন ওয়া দেসারুন। তাহলে আমরা গেঞ্জি পরি ভিতরে, এটা হচ্ছে শেয়ার, আর ওপরে যদি চাদর থাকে, রুমাল থাকে, একটা গামছা গায়ে দিয়ে আছেন ওপরে, জামা টামার উপরে, সেটা হচ্ছে দিসার। অথবা কিছু নেই তো উপরে জামা যেটা আছে, ডুব্বা আছে, সেটা হচ্ছে দিসার। তো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মানে হে চাদর আবৃত বা হে বস্ত্র আচ্ছাদিত। কি কুম, আপনি দাঁড়ান, আর শুয়ে থাকবেন না, চলেন উঠেন, চিন্তিত হবেন না, দুশ্চিন্তা করবেন না, পিছপা হবেন না। কি হবে, কি করে বলবো এই কথা, সবাই এসব দেবী দেবতার পূজা করে, 360 মূর্তি কাবা ঘরে, কাবার চারিদিকে, আর বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, বলবো কি করে, সাহস কম, দাঁড়াইতে হবে, এখন সাহস করতে হবে। ফানজির, এখন সাবধান করেন, সতর্ক করেন, সতর্ক করেন মুশরিকদেরকে যে ছাড়ো এইসব, নাহলে সর্বনাশ তোমাদের দুনিয়া আখেরাত। তোমরা দুনিয়ায় মুশরিক কাফের আল্লাহর শত্রু, মাগজুব আলিহিম, অভিশপ্ত, এবং আল্লাহর আজাব তোমাদের ইন্তেজারে প্রতীক্ষায় রয়েছে, সুতরাং চিরকাল জাহান্নামে থাকবে, খবরদার। কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের আপনি কি করুন, তাকবীর পাঠ করুন, অর্থাৎ মহিমা বর্ণনা করুন। জি, ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়কে পাক পবিত্র রাখুন। এর মানে এই নয় যে কাপড় পাক পবিত্র নেই, কাপড় পাক পবিত্র থাকলেও সতর্কতা আমরা করি না, হ্যাঁ সতর্কতার বাণী আমরা বলি না, অবশ্যই ছেলে মেয়েদেরকে শিখাচ্ছেন, অথচ কাপড় হয়তো পাক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড়কে পাক পবিত্র রাখতে বলেছেন। আর কেউ কেউ এর তাফসীর করেছে আপনার অন্তরকে দুশ্চিন্তা থেকে পাক করুন, সেয়াব মানে অন্তরের অর্থ নিয়েছেন, কেউ কেউ তাফসীর এই তাফসীর করেছেন। আরবি ভাষায় এরকম বলে উদ্দেশ্য কখনো কখনো করা যায়, কি তাফসীর বলে দিলাম সেটা, কিন্তু বাহ্যিক তাফসীর হচ্ছে আপনার কাপড় চোপড় পাক রাখুন, কারণ তার উপর নির্ভর করছে আপনার বহু ইবাদত বন্দেগী। কাপড় যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না, আর নামাজ না হইলে মুসলিম থাকতে পারবে না। ও সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর, অপবিত্রতাকে ত্যাগ করুন। রুজজ মানে অপবিত্রতা, এটা হচ্ছে শাব্দিক অর্থ, এটি আম তাফসীর, সাধারণ তাফসীর। আর কেউ কেউ খাস তাফসীর করেছেন রুজজ অপবিত্রতা, সবচাইতে বড় অপবিত্রতা হচ্ছে প্রতিমা পুতুল পূজা, শিরক, কবর মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা হচ্ছে সবচেয়ে বড় নাপাকি। কারণ কাপড়ের নাপাকি যদি থাকে তো আজকের কাপড়টা নাপাক ছিল, আজকের নামাজটা হলো না, কিন্তু অন্তর যদি শির কুফরি নাপাকি থাকে তাহলে সারা জিন্দগির কোন ইবাদতবন্দি কবুল হবে না, আর অতীতের সমস্ত ইবাদতবন্দি ধ্বংস হয়ে যাবে, ঠিক না? তাহলে সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরের শির কুফরি নাপাকি। আল্লাহ পাক এজন্য বলছে ওয়া রুজজা ফাহজুর, হে নবী, আপনি প্রতিমা পুতুলের শিরকের অপবিত্রতা কে ত্যাগ করুন, খবরদার ওর কাছে যেন না, মুশরিকদের মেলায় যাবেন না, ওরসে যাবেন না। হিন্দুদের যেমন মেলায় পূজা, পূজার মেলায় যাবেন না, তেমনি যারা কবর পূজারি মুসলিম তাদের ওরসে খাসি বকরি নিয়ে যে ওরসের মেলায় যায়, খবরদার সেখানেও যাবেন না। এ হচ্ছে ওয়া রুজ্জা ফাহজুর, ত্যাগ করুন আপনি শিরককে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুদাসসির আয়াতগুলি নাজিল করে রাসূল বানালেন। তাহলে নবী আর রাসূলের পার্থক্য কি, এই কথা বলতেই প্রশ্ন জাগে যে নবী রাসূলের পার্থক্য কি। উলামায়ে কিরামরা পার্থক্য করেছেন দুই রকম করে, একটি যেটা প্রসিদ্ধ পার্থক্য লেখক উল্লেখ করেছেন বা ভাষ্যকার শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তা হচ্ছে ওয়াল ফারকু বাইনা রাসূল ওয়ান নবী কামা ইয়াকুলু আহলুল ইলম, নবী এবং রাসূলের মাঝে পার্থক্য যেমন আহলে ইলম মানে উলামায়ে কিরামরা করেছেন, তা হচ্ছে আন্নান নবী হুয়া মান উহিয়া ইলাইহি বিশরইন ওয়া লাম ইউমার বিতাবলীগিহি। নবী ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে কোন শরীয়তের ওহি তো হয়েছে কিন্তু তাকে তাবলীগের প্রচারের পৌঁছে দেওয়ার আদেশ করা হয়নি। তার মানে আল্লাহর কাছে থেকে ওহি আসে, ফেরেশতাদের মাধ্যমে তার কাছে ওহি আসে, আসমানি খবর আসে, বিধিবিধান আসে, কিন্তু তাকে নিজে আমল করার জন্য বলা হয়েছে গ্রামবাসীকে পৌঁছাও, তোমার কমকে জাতিকে পৌঁছাও, তবলিগ করো, প্রচার করো, এই আদেশ করা হয়নি। এটি হলো কিসের সংজ্ঞা? নবীর সংজ্ঞা। রাসূলের সংজ্ঞা বলছেন ওয়া রাসূল মান আওহাল্লাহু ইলাইহি বিশরইন ওয়া আমারা বিতাবলীগিহি ওয়াল আমালি বিহি। রাসূল তাকে বলা হয় যার কাছে আল্লাহ কোন শরীয়তের ওহিও করেছেন এবং তার প্রচারের আদেশও করেছেন আর আমলের আদেশ করেছেন। তাহলে পার্থক্য কোনখানে হইল? ওহি দুইজনের উপরই হয়েছে, নবীর প্রতি ওহি হয়েছে, ফেরেশতা এসেছেন ওহি নিয়ে, আর রাসূলের প্রতিও এসেছেন, কিন্তু নবীকে তবলীগের আদেশ করা হয়নি, প্রচারের আদেশ করা হয়নি, আর রাসূলকে তবলীগের প্রচারের আদেশ করা হয়েছে। তাহলে নবীকে কি করা হয়েছে? ওহি করা হয়েছে যে আপনি আমল করেন, ব্যাস। আর রাসূলকে ওহি করা হয়েছে, ওহিও করা হয়েছে, বলা হয়েছে আপনি আমল করেন আর প্রচার করেন, তবলীগ করেন। আপনি যদি এরকম কাজ না করেন, না পৌঁছান, তাহলে আপনি আল্লাহর রিসালাত পয়গামকে পৌঁছালেন না, জবাবদেহি করতে হবে। আল্লাহ পাক শাসন করছেন, সতর্ক করছেন। তাহলে তবলীগ এর দায়িত্ব ছিল রাসূলদের। এটি হচ্ছে এক ধরনের তারিফ বা সংজ্ঞা আর নবী রাসূলের পার্থক্য। সংজ্ঞাও হয়ে গেল, তার সাথে পার্থক্য হয়ে পার্থক্য তবলিগ করা আর না করার পার্থক্য। কিন্তু অনেক গবেষক ওলামারা বলেছেন এবং আমিও বলছি যে দ্বিতীয় যে সংজ্ঞা পার্থক্য বলবো সেটা বেশি ঠিক। কারণ এটা কেমন লাগে, আজকে আমরা দাওয়াত তবলিগের কাজ করছি, প্রত্যেক মুসলিমকে যা জানেন তা পৌঁছাতে বলা হয়েছে, বল্লিগ ওয়ান্নি বলা আয়া। যদি একটি আয়াতও জানা থাকে, একটি হাদিসও জানা থাকে, আয়া মানে এখানে বিধান, শরীয়তি বিধান, আয়াত মানে শুধু আয়াত নয়, হাদিস জানেন আর পৌঁছাবেন না? হ্যাঁ, টাকার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, হাদিসটা পৌঁছাবেন না নাকি? হ্যাঁ, হাদিস আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হাদিসটা পৌঁছাবেন না? তাহলে আয়া মানে এখানে হুকুম, শরীয়তের বিধান। যদি শরীয়তের একটি ছোট বিধানও জানা থাকে তাও পৌঁছে দাও আমার পক্ষ থেকে, তাহলে আমরা তো তবলিগের আদেশ আমাদেরকে হয়েছে। তাহলে নবীগণকে ওহি হচ্ছে আর তবলিগের আদেশ হবে না, শুধু তুমি নিজে আমল করো, এটা কেমন কথা হইল? আপত্তি এই সংজ্ঞার উপর, নবী রাসূলের যে প্রথম সংজ্ঞা বর্ণনা করা হলো। তাহলে সঠিক সংজ্ঞা কি হইতে পারে? শুনেন, আর এক রকমের সংজ্ঞা নবী রাসূলের। এখানে যদিও লেখক বা ভাষ্যকার উল্লেখ করেননি কিতাব সংক্ষেপে, যার ফলে কিন্তু অন্য কিতাবে এই সংজ্ঞাগুলি উল্লেখ করা হয়েছে, এমন না যে নিজের পক্ষ থেকে বলছি। তা হচ্ছে যে নবী তাকে বলা হয় যার কাছে ওহি এসেছে কিন্তু নতুন শরীয়তের ওহি আসেনি, আগেরই শরীয়ত ছিল, আগের রাসূলের শরীয়ত ছিল, আর তাকে বলা হয়েছে আগের রাসূলের যে শরীয়ত আছে তার কি করো? তবলিগ করো। তাহলে নবীর সংজ্ঞা হয়ে গেল রাসূল। রাসূল মান উহিয়া ইলাইহি বিশরইন জাদীদ, যার কাছে নতুন শরীয়তের ওহিও এসেছে এবং তাকে তবলিগ করতে বলা হয়েছে, তিনি হচ্ছেন রাসূল। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নতুন শরীয়তের কিতাব আল কোরআন এসেছে এবং তাকে তবলিগ করতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ, নবীও এবং রাসূল, তার কাছে ওহি এসেছে, ইনজিল নাজিল হয়েছে এবং প্রচারও করতে বলা হয়েছে। রাসূল মূসা আলাইহিস সালাম, তার কাছে ওহি এসেছে, তাওরাত নাজিল হয়েছে আর তবলিগও করতে বলা হয়েছে, রাসূল। কিন্তু জাকারিয়া, ইয়াহইয়া, তাদেরকে ওহির মাধ্যমে তাদেরকে নবী করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম রাসূল, আল্লাহ রাসূল, কিন্তু তারপরে ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তারা নবী আম্বিয়া, তাদের কাছে নতুন শরীয়ত আসেনি। তোমাদের পিতা, তোমাদের দাদা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যে সোহফে ইব্রাহিম এসেছে তার তোমরা কি করো? তবলিগ করো। তাহলে নবী রাসূলের সংজ্ঞা দ্বারা বোঝা গেল যেই সংজ্ঞায় করেন এটা বেশি ভালো অবশ্য। এই সংজ্ঞা যেই সংজ্ঞায় করেন নবী রাসূলের মাঝে আম খাসের পার্থক্য আছে। আম খাসের পার্থক্যের অর্থ হচ্ছে যে প্রত্যেক রাসূল তাহলে নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। কারণ নবী কাকে বলা হইল, যার কাছে ওহী এসেছে আর তবলি করতে বলা হয়েছে, নতুন শরীয়ত আসেনি। আর রাসূল যার কাছে ওহী এসেছে, নতুন শরীয়তে এসেছে আর তবলি করতে বলা হয়েছে। তাহলে রাসূলের তারিফে ওহী আসা আছে, নবীর মধ্যে যে গুণ ছিল সেটাও আছে আর অতিরিক্ত আছে, নতুন শরীয়তে এসছে আর তবলি করতে বলা হয়েছে। তাহলে রাসূলগণকে কি বলবো, নবীও বলবো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবীও এবং রাসূলও, ইব্রাহিম খলিলুল্লাহ নবীও এবং রাসূল, মূসা ঈসা আলাইহিমুসসালাম তারা নবী এবং রাসূল, নূহ আলাইহিসসালাম নবী এবং রাসূল। কিন্তু অন্যান্য আম্বিয়া কেরাম যাদের সম্পর্কে কিতাব তাদের কাছে এসছে এরকম জানা নেই, বা তাদের কিছু আগেই দেখা যাচ্ছে যে একজন রাসূল এসছেন যার কাছে কিতাব এসছে আর সেই বংশেরই সেই গোত্রের নবী তারা, তাহলে তাদেরকে বলবো তারা নবী আগের কিতাবের প্রচার করেছেন। আরো একটি স্পষ্ট উদাহরণ, একই যুগে মূসা আলাইহিসসালামের সাথে হারুন তার আপন ভাই, হারুন আলাইহিসসালামের উপর কোন কিতাব নাজিল হয়নি, আল্লাহ বলছেন হারুন তুমিও যাও তোমার ভাইয়ের সাথে, মূসা আলাইহিস বলছেন তোমার ভাইকে নিয়ে যাও তোমার সহযোগিতা করবে। তো এখানে মূসা আলাইহিসসালাম আল্লাহর রাসূল ও নবীও, কিন্তু হারুন আলাইহিসসালাম আল্লাহর নবী। মূসা আলাইহিসসালামের উপর যে তাওরাত নাযিল হয়েছে তুর পাহাড় থেকে তাওরাত গিয়ে নিয়ে আসলে সেই তাওরাতেরই প্রচার করতেন ভাইয়ের সাথে হয়ে। এ হচ্ছে নবী এবং রাসূলের পার্থক্য। দ্বিতীয় যে সংজ্ঞা বললাম আর পার্থক্য বললাম এটা বেশি সহি আর সূক্ষ্ম। সময় হয়ে যাচ্ছে তাই না, হয়ে গেছে। তারপরে ওরসালা বিল মুদাসসির বলছেন যে নবী বলা হয়েছে, নবী করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইকরা দিয়ে, ওরসালা বিল মুদাসসির, আর রাসূল বানানো হয়েছে সূরা মুদাসসির আয়াতগুলি নাযিল করে, ওবালাদুহু মক্কা তার শহর ছিল জন্মভূমি মক্কা, ওয়া হাজারা ইলাল মদিনা এবং হিজরত করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের দিকে। বাকি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সহি সালামত হায়াতে রাখলে আগামী সপ্তাহে দেখা হবে, আর আগামী সপ্তাহে বিস্তারিত আরো দর্স হবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফাত সম্পর্কে। জি। ঘুরে ঘুরে হয়রান হয়ে গেল, এরকম বহু লোক আছে যারা সাপ্লাই কাজে গেছে, দু চার ছয় মাস কাজ করে নিয়েছে, কোনো বেতন নাই। মানুষের হক সম্পর্কে এক শ্রেণীর লোকেরা মনে হচ্ছে না যে মরবে আর কালকে আমাদের সম্মুখীন হবে আর নেকি থেকে যে দিতে হবে, চিন্তা করে না। আরে ভাই টাকা দেওয়া অনেক সহজ, নেকি দিবেন যে নিজে জাহান্নামে যেতে হবে, টাকা দিলে ফকির হবে না, আল্লাহ বরকত দিবে, কারণ আপনি মানুষের হক আদায় করছেন। আর মানুষের হক মারার নিয়ত যদি থাকে আল্লাহ কখনো বরকত দেবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতলাফাহুল্লাহ, যে ব্যক্তি মানুষের হক নষ্ট করবে আল্লাহ তাকে নষ্ট করবে, আতলাফাহুল্লাহ। আর যে ব্যক্তি দেওয়ার ইচ্ছা রাখবে যে আমি দেব মানুষের হক আদায় করব, আল্লাহ পাক তার সাহায্য করবে। সুতরাং মানুষের হক মারবেন না, এবং যা মানুষের হক আছে তা দেওয়ার চেষ্টা করবেন, যদি আগের কিছু থাকে তা দিয়ে দিবেন, না হলে তওবা কোনোদিন হবে না। তওবা করার জন্য মানুষের হকের ক্ষেত্রে সংশোধন জরুরি, মানে তার হক দিয়ে দেওয়া জরুরি। আমাদের ফারুক ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ফারুক ভাই এখানে ওনার নাম ফারুক না, ফারুক এটা ছবিটা দিলে আমার জেহেনে এটা আসে না, রমজানে আসতো আমার সাথে। আচ্ছা না, রমজানে এখানে মঙ্গলবারে নিয়মিত আসতো আমাদের এক ভাই, সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সাইকেল চালাচ্ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সাথে সাথে মারা গেছে এখানে দম্মাম, দম্মামি রহমতুল্লাহ আলাই, আল্লাহ পাক যেন তার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ পাক তার আত্মীয় স্বজনদেরকে যেন সান্ত্বনা দান করেন, আমিন। আম্মা আব্বা অসুস্থ বলেছেন এক ভাই, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ যেন শেফা দান করেন, অনেকের এরকম অসুস্থ রয়েছেন, আল্লাহ সবাইকে যেন শেফা দান করেন, আমিন। মুসলিম ভাই বোনদের নামাজের দরুদের ভিতরে ইয়া রাসূল, ইয়া আইয়ুহান নবী বলা ফরজ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হ্যাঁ নামাজের ভিতরে ইয়া নবী সালামু আলাইকা, হ্যাঁ, কারণ সাহাবারা এরকম বলতেন না, নামাজের মধ্যে বলবেন, কারণ তাশাহুদ নবী সাল্লাম শিখিয়ে দিয়েছেন। সুতরাং আসসালাম আলাইক আইয়ুহান নবীও বলবেন, আর ফেরেশতারা আপনার আইয়ুহান নবীও পৌঁছে দেবেন। এর মানে যে নবী হাজির নাজির বেরেলভীদের মতো বলবেন তা নাই। কারণ আমরা চিঠি লিখছি, হে আব্বা জান ভালো আছেন, হে আম্মা জান ভালো আছেন, লিখছি না চিঠি? তো আপনি এখানে বসে লিখছেন 5000 কিলোমিটার দূরে, তো কেমন করে সম্বোধন হচ্ছে? চিঠি চলে যাবে তখন সম্বোধন হয়ে যাবে, ওই রকমই ব্যাপারটা। খাওয়াটা আস্তে আস্তে নেন আর কথাগুলি শুনেন, কিন্তু জরুরি কথা। নামাজের বাইরে আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ বলবেন না বিদাতীরা, যেমন আজানের পরে আগে এইসব মসজিদে বলতে থাকে না মাইকে, কারণ এইভাবে সাহাবায়ে কেরাম বলতেন না। তবে আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে সামনে গিয়ে যখন বলবেন তখন বলবেন আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ বলবেন, কারণ সামনে এসে গেছেন তখন। আর দূর থেকে দাম্মাম থেকে বাংলাদেশ থেকে বলেন আসসালাতু আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকে ইয়া খায়রা খালকিল্লাহ, এগুলো বিদাত। বরং এর সাথে যদি এই আকীদা থাকে যে নবী হাজির নাজির হয়ে যান, তাহলে শিরক, এটি বড় শিরক। ঈদের নামাজ মাঠে হওয়া সুন্নত, কিন্তু মসজিদে বৃষ্টির সময় এমনি সময় মাঠে মাঠ ছাড়া মসজিদে নামাজ পড়া গিয়েছে, এই প্রমাণিত আছে। আজকাল শহরের লোক মাঠে সবাই যেতে পারবে না, যদি এই করা হয় যে মাঠে গিয়ে নামাজ পড়া, তো অধিকাংশ লোক মনে হয় থেকে যাবে, ঈদ পড়বে না। যার ফলে ওলামারা ফতোয়া দিয়েছেন যে বৃষ্টির সময় কোন অজুহাতে ঝড় বৃষ্টিতে দুলোবালিতে মসজিদে যাবার নামাজ পড়া ঈদের জায়েজ আছে, মসজিদে নামাজের স্থান। এতটুকু বলা যাবে যে খোলা মাঠে ঈদের নামাজ পড়া হচ্ছে উত্তম সুন্নত, যারা পারবেন অবশ্যই যাবেন। নারীদের ফরজ নামাজে একামত দিতে হবে কিনা? নারীরা নামাজ পড়লে একামত দেবে, এটি হচ্ছে সহি, একামত দেবে। যদিও মাসলা ইখতিলাফি ফিকার মাসলা, তবে একামত দিয়ে নামাজ পড়াই হচ্ছে সুন্নতি তরিকা। পুরুষ নারী নামাজে কোনো পার্থক্য নেই, ইল্লা আজান। আজান যেহেতু উচ্চ স্বরে হয়, মহিলারা আজান দেবে না, বাইরে আওয়াজ যাবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোন দলকে ভোট প্রদান করা যায় নাকি কোন দলকে ভোট প্রদান করা ঠিক হবে না? একবার জিজ্ঞাসা করেছেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া যায় কিনা, এর উত্তর আমার যেটা ইজতিহাদ সেটা হচ্ছে যে কোন দলকে ধরে ভোট দেওয়া যাবে না, কোন দলকে ধরে কোন বিশেষ দলের সার্টিফিকেট আমরা দেব না। আর যদি কোরআন সুন্নাহর ভালো আলেম হয় তো আশা করি দেবে না, তবে ব্যক্তি বিশেষে যদি দেখা যায় এই ব্যক্তিকে আমাদের এলাকায় ভোট দিয়ে আমাদের প্রতিনিধি করে পাঠালে দেশের কাজ হবে, এলাকার কাজ হবে, আমানতদার লোক, নামাজি লোক, আল্লাহ ভীরু লোক, এই লোকটি আত্মসাৎ করবে না, বেইমানি করবে না, চুরি বাটমারি করবে না, দুর্নীতি করবে না, তাহলে ব্যক্তি বিশেষে দিতে পারবেন, যে কোনো দলের লোক হইলেও, বাস কুফুরি মতবাদে বিশ্বাসী না হইলে। শর্ত হচ্ছে কুফুরি মতবাদে বিশ্বাসী। আর আশা করি যে এই এই দলগুলি যেগুলি আছে প্রসিদ্ধ, কুফুরি মতবাদে বিশ্বাসী নেই, যদি অন্তরের মালিক আল্লাহ, অন্তরে কুফুরি লুকিয়ে আছে, ওটা আমাদের দেখার বিষয় নেই, যতক্ষণ পর্যন্ত তারা নিজের ভাষায় কুফুরি স্পষ্ট না করেছে। এদের দুরবস্থা মুক্ত হওয়ার যে তওবা করেন, যারা এইসব কথা বলেছে যে ফাতিহা দুরুদ পড়ে না ওয়াহাবি মরদুদ, তারা তওবা করুক আল্লাহর কাছে, কারণ তারা সীমা লঙ্ঘন, জুলুম তারা করেছে, বাড়াবাড়ি করেছে, আর এটা তাদের উপরে ফিরে যাচ্ছে। তাদের কিতাবে যতদিন এই ছড়াগুলি আছে, এই ছড়া কবিতাগুলি, এগুলি যতদিন তাদের কিতাবে আছে, তাদের উপর আল্লাহর এই অভিশাপ আসতেই থাকবে, কারণ তারাই মরদুদ হবে। আর তারপরে তারা ফাতিহা পড়ে না, আর দুরুদ পড়ে না, যে শিথিলতা তাদের নামাজে, সেগুলি সংশোধন করুক, সহি শুদ্ধ নামাজ পড়ুক। বেনামাজি ব্যক্তি গরু ছাগল মুরগি ইত্যাদি জবাই করতে পারবে কি? বেনামাজির জবাই মুসলিম খাবে না, বেনামাজির জবাই মুসলিম খাবে না, মুসলিম মানে নামাজি মুসলিম খাবে না, বেনামাজি বেনামাজি অসুবিধা নেই, সমান সমান। হ্যাঁ, বেনামাজি বেনামাজি সমান সমান, বেনামাজি বেনামাজি জবাই খাবে, তাদের আর হালাল হারাম আর আবার কি আছে? কিন্তু নামাজি পুরুষ হোক আর মহিলা, মহিলাও যদি নামাজি থাকে আর পুরুষ বেনামাজি, না বেনামাজির জবাই মহিলা খাবে না, স্ত্রীও খাবে না বলছি। নামাজ ত্যাগের বিধান একটি বই আছে আল্লামা ইবনে হুসাইম রহমতুল্লাহ আলাইহির, আর বাংলা অনুবাদ আমার আছে, অনেকদিন আগে থেকে এটা ছেপে আছে, প্রায় 10 বছরের বেশি হয়ে গেল, 12-14 বছর আগে ছেপেছে বইটি। আর প্রচুর সংখ্যায় এই বইটি আলহামদুলিল্লাহ ভারতে, সৌদি আরবে, বাংলাদেশে সব জায়গায় এটি ছেপেছে, বিতরণ হয়েছে। এই বই দ্বারা অনেক ফায়দা হয়েছে, তাতে এই মশলাগুলি রয়েছে যে বেনামাজি জবাই করার অধিকার রাখে না মুসলিমদের জন্য। বাজারে যদি সরাসরি না দেখেন তো আসল হচ্ছে যে মুসলিম দেশে জবাই হচ্ছে মুসলিম করেছে, সেটা জায়েজ না দেখে, কিন্তু চোখের সামনে দেখলেন যে একটা লোক এক রক্ত নামাজ পড়ে না আমার প্রতিবেশী আর ওই যোগ জবাই করছে, তাকে বললেন না তুমি জবাই করো আমি জবাই করবো, তাহলে তা বেনামাজি জেনে শুনে আপনি খাচ্ছেন, তা জায়েজ নয়। অমুসলিম দেশে যদি হন, ফ্লাইটে যাচ্ছেন আপনি, আর আপনি গোস্ত খাবেন না, খাবেন না অমুসলিম ফ্লাইটে, অথবা অমুসলিম দেশে সফর করছেন আর আপনি অজ্ঞাত জবাই করা খাবেন না, খাবেন না, তাহলে চুরির গরু, চুরির গরু যদি আপনার জানা থাকে যেগুলি চুরির গরু তো খাওয়া যায় না, কিন্তু না জানা থাকে আসল হচ্ছে হালাল না, প্রায় গরু নাই, সবই চুরি হয়ে আসছে এমন তো না। সিগারেট খাওয়ার লোকগুলি একবার ইমামের পিছনে যে দাঁড়াবে, আমার মনে হয় ওর চাইতে বেশি হক রাখে বাচ্চারা, বাচ্চারা বেশি হক রাখে, বাচ্চা নিষ্পাপ। যদি নামাজ পড়তে জানে আমার পিছনে যায় তো ডিস্টার্ব করবে না, কিন্তু সিগারেট খাওয়া লোক মসজিদে একবার ইমামের কাছে গিয়ে দাঁড়ায় আমাদের তো বড় কষ্ট হয়ে যায়, নামাজে শুরু হয়ে গেল পালপিটিশন। তো আল্লাহর ওয়াস্তে ওই সিগারেট খাওয়া লোকগুলি দূরে থাকে, এটাই উচিত তাদের। বাকি ছেলেদেরকে এক জায়গায় না করে বিভিন্ন জায়গায় যদি বড়রা নিয়ে থাকে তাহলে নামাজে হইচই বা ডিস্টার্বটা কম হবে, এইভাবে নামাজ পড়ানো উচিত। ইমাম থেকে একটু দূরে রেখে সাইডে ডানে বামে রেখে প্রথম কাতারে হোক দ্বিতীয় কাতারে হোক, একেবারে শেষে নাই যে হইচই করার জন্য তাদেরকে ছেড়ে দেবে না। নবী সাল্লামকে আমাদের নেতা বলা যাবে কি? মানুষ মারা গেলে চার দিন পর ফাতিয়া করার প্রচলন আছে আমাদের দেশে, এবং আরবি ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুল মুরসালিন ছিলেন, সুতরাং যদি ইমামুল আম্বিয়া ছিলেন, আমাদের সবার ইমাম তিনি, তিনি বরং ইমামে আজম, ইমামে আজম কোন ফকি আলেম না, ইমামে আজম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইমামের অর্থ কেউ যদি বাংলায় নেতা করে তো জায়েজ হতে পারে, আমার মনে হয় এইরকম অর্থ না করে ভালো, যাতে করে মানে আপত্তি না আসে, কারণ অনেকে এটা হয়তো মেনে নিতে চায় না, কারণ আজকালকার নেতৃত্ব ফাসেক নেতৃত্ব আসলে, যার ফলে নবীকে নেতা টেতা এসব না বলে ইমামুল আম্বিয়া বলেন, সাইয়েদুল মুরসালিন বলেন, সৃষ্টির সেরা বলেন, একটু ভাষা যদি সতর্ক বলেন ভালো বেশি। মুনাফিক কিভাবে চিনব? মুনাফিক আপনি নিজেকে আগে চেনেন, যে প্রশ্ন করেছেন আগে নিজেকে চেনেন, নিজের পরিবারকে চেনেন, তাদেরকে মুসলিম বানাবার চেষ্টা করেন, আর অপরের শুধু দোষ খুঁজে বেড়াচ্ছেন যে কে মুনাফিক। আর নিজের যদি ফজর নামাজে আপনি হাজির না হইতে পারেন তা আপনার মধ্যে মুনাফিকের লক্ষণ আছে, জামাতের নামাজ না পড়েন আপনি তাহলে আপনার মধ্যে মুনাফিকের লক্ষণ আছে, নামাজ পড়তে অলস একবার উঠতে ইচ্ছা করে না, ঘুম ছাড়তে ইচ্ছা করে না, তাহলে আপনার মধ্যে মুনাফিকের লক্ষণ আছে। অদাফি খেলাপি করছেন, টাকা নিয়ে দিচ্ছেন না আপনি, তো মুনাফিকের লক্ষণ আছে, আপনি নিজে সংশোধন করেন। জি ওগুলো শুনে নেবেন, আশা করি তাতে পাবেন। সিডিও আছে আমাদের, আপনার কাছে তকদিরের প্রতি ইমানের সিডি খুব সুন্দর আলোচনা আছে, ওটা ওতে পেয়ে যাবেন। ইন্নাকুল্লাহ শাইইন খালাক না হবে কাদার, এই তকদিরের আয়াত। জি, নামাজের প্রত্যেক সূরার প্রথম আউযুবিল্লাহ সব বিসমিল্লাহ পাঠ করার জন্য, না শুধু বিসমিল্লাহ পাঠ করার জন্য? বিসমিল্লাহ আস্তে পাঠ করবেন, নামাজের প্রত্যেক সুরাই বিসমিল্লাহ আস্তে পাঠ, যদি সুরা হয় আর সুরার মধ্য থেকে পাঠ করেন তাহলে বিসমিল্লাহ পড়ার দরকার নেই। ইমাম বুখারী জীবনের উপর আলোচনা হয়েছে, শুনে নেবেন। পাকিস্তানের কোন স্থানকে গজবের স্থান বলা হয় ও সেখানে কোন মানুষ বসবাস করে না? আল্লাহ জানে। পাকিস্তানে, পাকিস্তানে কোন স্থান গজবের স্থান আছে জানা নেই আমার, পাকিস্তানে আল্লাহর কোন গজব নাযিল হয়েছিল আমি তো জানি না। তবে এগুলোকে যদি ভূমিকম্প ধরেন তো ভূমিকম্প বা অন্যান্য আজাব এগুলো সব জায়গায় হয়তো আছে, বান বন্যা কোনখানে হয় না বাংলাদেশ? হ্যাঁ, কোথায় কি হয়েছিল ধ্বংস হয়েছে সেজন্য আল্লাহর গজবের। তো এখন যে আজাদ কাশ্মীরে যে ভূমিকম্প হইলো বড়, ওটা আল্লাহর আজাব নাই? বান বন্যা এসে, বান বন্যা এসে বইয়ে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের ওই সামুদ্রিক এলাকাগুলিকে, ওগুলো কি আজাব নাই? সুতরাং ওইভাবে কোন দেশকে চিহ্নিত করা যে অমুক আল্লাহর আজাব, যখন কোরআন হাদিসে না এসছে বলা যাবে না। কোরআন হাদিসে আদ সামুদ্রের এলাকা, লুত আলাইহিস সালামের এলাকা, ওইসব এলাকাকে আজাব গজবের এলাকা বলা হয়েছে। আবরা ধ্বংসের এলাকা, মেনা মুজদালিফার মাঝখানে, ওইসব গজবের এলাকা বলা যেতে পারে। যে এগুলো তো বক্তব্য করতে হয়। মোরা কাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হীরা পাহাড়ের গুহায় ছিলেন, নবী হওয়ার আগে না পরে? নবী হওয়ার আগে। তো নবী হওয়ার আগেটা দলিল না পরেরটা দলিল? আমাদের জন্য দলিল হচ্ছে নবুয়তি জীবন। সুতরাং ইসলামে মোরাকাবা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার পরে যদি মোরাকাবা করতেন তাহলে বলতেন যে হ্যাঁ মদিনা এসে মোরাকাবা করেছে, হীরা ওহুদ পাহাড়ের গুহায় করেছেন, কোনদিন মুশরিক হিন্দুর খাওয়া যাবে না, বৌদ্ধ জৈনর খাওয়া যাবে না, শুধু ইহুদি খ্রিস্টানের, বোঝা গেছে? আর কবর পূজারী খাওয়া যাবে না, বেনামাজিরও খাওয়া যাবে না, কারণ বেনামাজি যেহেতু হওয়া কুফুরি কাজ, সেজন্য খাওয়া যাবে না। এটা ভাববেন না যে ইহুদি খ্রিস্টান খাওয়া যাবে তো নামাজির কেন, বেনামাজির কেন খাওয়া যাবে? বেনামাজি ইহুদি খ্রিস্টান চাইতো নোংরা, কারণ সে মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল।